نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانه سبحانه হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আজকের এই যে সম্মেলনে আমরা যোগদান করলাম, বাহুবলের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এমন একটা ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। কেন করা হয় এই প্রশ্নের একমাত্র জবাব, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এই কথাটা আপনাদের সকলের জীবনভর মনে রাখা দরকার। কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই রকম বাৎসরিক সম্মেলনের আয়োজন কেন করা হয়, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, এই কাজটাই ছিল সমস্ত নবী রাসূলগণের। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, শুধুমাত্র দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। নবী রাসূলগণ জীবন ভর যে দায়িত্ব পালন করে গেছেন, আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে সেই গুরু দায়িত্ব কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম পালন করে যাবে। নবীগণের আগমনের একমাত্র উদ্দেশ্য ছিল দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। কওমি মাদ্রাসা এই বার্ষিক সম্মেলনের একমাত্র উদ্দেশ্য সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা। নবী রাসূলগণ যে বিষয়ের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেছেন, যে কাজের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেছেন, সেটা হল একমাত্র ইসলাম ধর্ম পালন করা। আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করে গেছেন। আমার কথা বুঝে থাকতে বলুন তো, সমস্ত নবী রাসূলগণ কোন ধর্ম প্রচার করে গেছেন? ইসলাম ধর্ম প্রচার করে। সুতরাং একমাত্র ইসলাম ধর্ম জাহান্নাম থেকে বাঁচার পথ। ইসলাম ধর্ম পালন ছাড়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো পথ নাই, অতীতেও কোনো মানুষের জন্য ছিল না, বর্তমানেও কোনো মানুষের জন্য নাই, ভবিষ্যতেও কোনো মানুষের জন্য থাকবে না। সর্বযুগের সর্বলোকের জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ ইসলাম। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন কখনো তার ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালের শেষ বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। আয়াতের মর্ম বুঝে থাকতে বলুন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন কখনো তার ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালের বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত। কিন্তু প্রশ্ন জাগে, এই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। যে ইসলাম ধর্ম পালন করে তাকে যেমন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করে তাদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এখানে আপনাদের লক্ষ্য করার মতো ব্যাপার হল, একায়াতে বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, আর একায়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, তাহলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়ে থাকে, তাহলে সেগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব যারা জানে না, তারা বর্তমানে ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে জগা কিছুরই পাকাবার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই প্রশ্নের জবাব না জানার কারণে, এই জন্য আমাদের সুস্পষ্টভাবে এই প্রশ্নের জবাব জানা থাকা দরকার। আল্লাহ একায়েতে বলেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, জাহান্নাম থেকে বাঁচার আর কোন ধর্ম নয়। ইসলাম ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোন ধর্ম নাই। অপরদিকে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, ভিন্ন ধর্ম পালন করলে যদি জাহান্নামী হবে তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব না জানার কারণে অথবা জেনে শুনে কিছু জ্ঞান পাপি, ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে জগা কিছুরই পাকাবার শয়তানিতে লিপ্ত। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই স্বাধীনতার ঘোষণা কেন দিলে? ভিন্ন ধর্ম গ্রহণযোগ্য হওয়ার কারণে? ভিন্ন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাহলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্ন তো প্রশ্নের জায়গাতে বাকি রইল, যে কোনো পরীক্ষার হলে ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুল লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়ার অধিকার আছে কারো? না, পূর্ণ স্বাধীনতা আছে লেখা। এর মানে কি পাশ করবে? ভুল লেখলে পাশ করবে না? তাহলে ভুল লেখার স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে জাহান্নাম থেকে রক্ষা পাবে না, তাহলে তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বুঝতে পেরেছেন? পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গুড়ার ডিম পাবে যে পাবেই, কি বলেন, পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লিখলে গুড়ার ডিম যে পাবে এতে কোন সন্দেহ আছে? এরপর স্বাধীনতা দিল কেন? নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করে এরা, এদের কপালে পরকালে জাহান্নাম ছাড়া কিছু নাই। তারপর স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী ছাত্র ভুল লেখে তাহলে তার কপালে যেমন বুড়ার ডিম ছাড়া কিছু নাই, তেমনি ভাবে নিয়ম রক্ষার জন্য ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সুযোগে যারা ভ্রান্ত ধর্ম পালন করবে এদের কপালেও জাহান্নাম ছাড়া কিছু নাই। কথাটা খুব পরিষ্কার ভাবে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা পূজা করো আর যে সমস্ত দেব দেবীর পূজা করো, বাংলা ভাষায় যারা পূজা করে এদেরকে বলে পূজারি, আর যেগুলির পূজা করে সেগুলিকে বলে পূজনীয়। যারা পূজা করে আর যেসব দেব দেবীর পূজা করে, আল্লাহ বলেন উভয় পক্ষ হবে জাহান্নামের লাকড়ি। উভয় পক্ষ হবে জাহান্নামের লাকড়ি, পূজারীরাও জাহান্নামের লাকড়ি হবে, যে সব দেব দেবীর পূজা করে দেব দেবীগুলিও জাহান্নামের লাকড়ি হবে। এই সমস্ত দেবীর মধ্যে একটা দেবীর নাম দুর্গা, যে মুসলমানের শুভেচ্ছা জানায় হেও জাহান্নামের লাকড়ি হবে। এগুলি মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নয়, এগুলি মানুষকে জাহান্নামের পথে ফেলে দেওয়ার ব্যবস্থা। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা ইসলাম। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা ইসলাম। সুতরাং জাহান্নাম থেকে যারা যারা বাঁচতে চাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হও। জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা যাদের নাই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাতে অসুবিধার কিছু না। কথা পরিষ্কার হইল কিনা? আমার কথা বুঝতে থাকলে এবার বলুন তো, আদম আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম ধর্ম। নূহ আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম ধর্ম। মুসা আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম ধর্ম। ঈসা আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্ম প্রচার করেছিল। সুতরাং ইসলাম ধর্ম সমস্ত নবী রাসূলগণের ধর্ম। যে ইসলাম ধর্ম পালন করে না একজন নবীকেও নবী মানে না, যে ইসলাম ধর্ম পালন করে না সে একজন নবীকেও নবী মানে না। যেহেতু সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে জাহান্নামের জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেছেন, তাই বর্তমান দুনিয়ার হক্কানি উলামায়ে কেরাম কৌমি শিক্ষিত আলেমগণ নাইরে নবীর দায়িত্ব পালন করতে গিয়ে, নবীগণের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এইটাই জাহান্নাম থেকে বাঁচার সর্বযুগের সর্বলোকের একমাত্র পথ। সর্বযুগের সর্বলোকের একমাত্র পথ ইসলামের ছায়া তলে আসুন। যারা জাহান্নাম থেকে বাঁচতে চান, যারা জাহান্নামে যেতে চান দুর্গা পূজায় শুভেচ্ছা জানান। যারা জাহান্নামে যেতে চান দুর্গা পূজায় শুভেচ্ছা জানান। যারা জাহান্নাম থেকে বাঁচতে চান ইসলামের ছায়া তলে আসুন। ইসলাম ইসলাম জপলেই ইসলাম হয় না, ইসলাম ইসলাম জপলেই ইসলাম হয় না, কেমনে পূজায় বাধা পাই না। তার একটা লোকে উজু উজু উজু উজু জপে আর বায়ু সারে বায়ু সারে বায়ু সারে আসেনি উজু কেন থাকে? উজু জপতেছে বলেন, উজু জপতেছে কিনা? উজু জপতেছে, উজু থাকবে না গেলাম। উজু জপলে উজু থাকে না, বায়ু সেরে দিলে না, বুঝেন না কথা? উজু জপতে থাকলে ও বায়ু একটা সারলেই উজু শেষ। ঠিক তেমনি ভাবে ইসলাম জীবন বর দপ্তে থাকলেও দুর্গা পূজায় একবার শুভেচ্ছা জানাইলে তোমার সারা জীবনের ইসলাম শেষ। আবার বলি, একটা লোকে দপ্তাছে উজু উজু উজু উজু উজু উজু আর বায়ু ছেড়ে দিচ্ছে, ওযু কবার রাখলো একবার, বায়ু সরণে শোনে একবারের উজু শেষ, আর বাকি সবগুলি উজু আছে, আর সমস্ত উজু শেষ। যেমন ভাবে হাজার বার উজু করো, একবার বায়ু সরলে সব উজু শেষ। ঠিক তেমনি ভাবে হাজার বার ইসলাম জপ, একবার দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইলে তোমার সারা জীবনের ইসলাম শেষ। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফ্ফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবীন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সাপ্তাহ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটা আল্লাহ একজন সুবিধাবাদী মুসলমানের ব্যাপারে নাজিল করেছিলেন। কেমন মুসলমান, কেমন সুবিধাবাদী সেটাও বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদি ধর্মের একজন সুযোগ্য আলেম ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের সুযোগ্য আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত। তিনি যখন তাওরাত কিতাবের বিবরণ মতে সুস্পষ্টভাবে বুঝতে পারলেন একমাত্র ইসলাম ধর্ম সত্য, তখন তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে উঠেন। ছিলেন কোন ধর্মে, গ্রহণ করেছেন কোন ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি দেখলেন এমন দুইটা বিধান আছে যে দুইটা বিধানের বেলায় ইসলাম ধর্ম পালন করেও ইহুদি ধর্মের সাথে তাল মিলাইয়া চলা যায়। ইসলাম ধর্ম পালন করেও ইহুদি ধর্মের সাথে, আমি বেশি শুদ্ধ বাংলা বলতে চাই না, আবার অল্প শিক্ষিতরা বুঝতে পারেন কিনা করতে, তা না হলে বলতাম ভিন্ন ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। এই সামঞ্জস্য রক্ষা করলে আমার গ্রাম গঞ্জের অনেক অল্প শিক্ষিত ভাইয়েরা নাও বুঝতে পারেন, এই জন্য বলছি তাল মিলাইয়া চলা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সুযোগ্য আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, কলেমা পড়ে মুসলমান হলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী হলেন, কিন্তু তারপরও তিনি দেখলেন দুইটা ব্যাপার এমন আছে যে ইসলামের বিধিবিধান পালন করেও ইহুদি ধর্মের সাথে তাল মিলাইয়া চলা যায়, এমন দুইটা ব্যাপার আছে। একটা হল ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও গুণা নাই, না খাইলেও নাই, জানেন আপনারা উঠের গোশত খাইলে গুণা আছে ইসলাম ধর্মে, না খাইলে গুণা আছে? তাহলে ইসলামের বিধানে উঠের গোশত খাইলেও গুণা নাই, না খাইলেও গুণা নাই। যারা উঠের গোশত খায় তাদেরও ইসলাম যায় না, যারা উঠের গোশত খায় না তাদেরও ইসলাম যায় না, কি বলে? বাঙালিরা উঠের গোশত সাধারণত খায় না, এই জন্য ইসলাম যায় না। আরবিরা উঠের গোশত খায়, তারা ইসলাম যায় না, আমরা উঠে গোশত খাই না, আমরা ইসলাম যায় না। তাহলে পরিষ্কার হইল যে এটা এমন একটা বিষয়, এটা করলেও ইসলাম যায় না, না করলেও ইসলাম যায় না, উঠের গোশত খেলেও ইসলাম যায় না, না খাইলেও ইসলাম যায় না। কিন্তু ইহুদি ধর্মে উঠের গোশত খাওয়া হারাম, ইহুদি ধর্মে উঠের গোশত খাওয়া। এখান থেকে তিনি তাল মিলানির বুদ্ধি বের করলেন, আমি যদি উঠে গোশত খাই না আমার ইসলাম যায় না, কিন্তু ইহুদি ধর্মের সাথে তাল মিলানি যায়, কাজে আমি উঠে গোশত খাব না, আমার ইসলাম রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথে ও তাল মিলানি গেল। ওনার বুদ্ধিটা বুঝতে পারতেছেন? আমি উঠে গোশত খাব না, এতে আমার ইসলামও রইল না গেল? রইল, সাথে সাথে ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি গেল। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, ইসলামের বিধানে শনিবারে মাছ শিকার করলেও ইসলাম যায় না, শনিবারে মাছ শিকার না করলেও ইসলাম যায় না, কি বলেন? আমাদের দেশে কি কোন মানুষ শনিবারে মাছ শিকার করে না? এতে ইসলাম যায় না তাকে? কোন কোন মানুষ শনিবারে মাছ শিকার করে না, তাদের ইসলাম যায় না তাকে? তাকে শনিবারে মাছ শিকার করলেও ইসলাম তাকে, শনিবারে মাছ শিকার না করলেও ইসলাম তাকে। কিন্তু ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা হারাম। তাই তিনি ভাবলেন, আমি যদি শনিবারে মাছ শিকার করি না, আমার ইসলামও তাকে না থাকে না? ইসলামও তাকে, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি যায়। কতটা পয়েন্ট বের করলেন তিনি, ইসলাম রক্ষা করে ও ইহুদিদের, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি দুইটা, একটা উঠে মুস্ত না থাকলে ইসলাম তাকে, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি যায়, আর একটা শনিবারে মাছ শিকার না করলে ইসলামও তাকে, ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি যায়। এই বুদ্ধিতে তিনি এই পথ অবলম্বন করলেন। আল্লাহ প্রতিবাদ করে, তার এই কর্মভক্তির প্রতিবাদ করে কুরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, যদি সত্যিকারের ইসলাম গ্রহণ করে থাকো তাহলে ভিন্ন ধর্মের সাথে তাল মিলানির অপচেষ্টা করবা না। এই তাল মিলানিটাকে আল্লাহ বলেন শয়তানের পথ অনুসরণ। ইসলামের বিধান পালন করার ভিতর দিয়েও যদি ভিন্ন ধর্মের সাথে তাল মিলানির চেষ্টা করা হয়, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের ভগাঙ্ক অনুসরণ। আর যে মূর্তি পূজার ধর্মকে ইসলাম অনাস্থা প্রদান করেছে, সেইটাকে শুভেচ্ছা জানাইলে বড় শয়তানের ভগাঙ্ক অনুসরণ হবে কিনা? যোগা খিচুড়িটা কিভাবে পাকাইল, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, ঈদুল আজহায় শুভেচ্ছা জানাইয়া আল্লাহরে ও খুশি রাখলো, আর দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইয়া মূর্তি রেও খুশি রাখলো। এটা উর্দু ভাষায় কয়, খুদা বি খুশ রাহে শয়তান বি নারাজ না হোক, খুদা ও খুশি হইল শয়তান অনেক জানিল না। হইতে পারে খুদারে খুশি করলে শয়তান বেজার হবে না, আর শয়তানকে বেজার না করলে খুদা খুশি থাকবে? কখনো হতে পারে না। যেমন ভাবে আলু আর অন্ধকার করবি একত্র হতে পারে না, ঠিক তেমনি ভাবে খুদাকে আর শয়তানকে একসাথে খুশি করা যেতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈদ আর খুদাকে একসাথে কোন মুমিন মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। ইসলাম বাংলাদেশীদেরও সত্য ধর্ম, ইসলাম ভারতবাসীরও সত্য ধর্ম, ইসলাম পাকিস্তানিদেরও সত্য ধর্ম, ইসলাম সারা দুনিয়াবাসীদের জন্য একমাত্র ইসলাম সত্য ধর্ম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দ্বীনা ইল্লাল্লাহুল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম বাঙালিদের জন্য না বিশ্ববাসীর জন্য। একটু বলুন তো, সমস্ত নবী রসূলগণ দুনিয়াতে আসতেন কেন? কোন দেশের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? সারা দুনিয়া, এই জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ, সারা দুনিয়াবাসীর জন্য জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথের নাম ইসলাম। এই জন্য বর্তমান দুনিয়াতে একজন নবীও নাই, তাই যারা সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে এই সম্মেলনের আয়োজন করে থাকেন। নবীগণ দুনিয়াতে আসার যে মহান উদ্দেশ্য ছিল এই সম্মেলনেরও সেই মহান উদ্দেশ্য। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সম্মেলন থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ একমাত্র ইসলাম, এই শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।